بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد آج کے اپنا دشمنے تفسیر پیش کرو سورة الناصر اس سورة نام ہوچھے سورة الناس اس سورة گلیر نام کرون شمپر کے جن رکھا بھالو جے ادھکانش سورة نام ہوئے چھے سی سورائی جے شب شبد جے شب کلمات উল্লেখ হয়েছে তার কোন একটি শব্দ বা কালিমাকে নিয়ে, সে একটি কালিমা দিয়ে একটি শব্দ দিয়েই গোটা সুরার নামকরণ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। কখনো কখনো কোন একটি হয়তো বিশেষ ঘটনা, একাধিক ঘটনা একটি সুরায় বর্ণনা করা হয়েছে, তার মধ্যে বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে ওই সুরার নামকরণ করা হয়েছে। যেমন সুরাতুল বাকারা গাভীর সুরা, সুরা তো আল্লাহ নাজিলকৃত সুরা, কিন্তু এই সুরা এমন এক সুরা যে সুরাই বিভিন্ন ঘটনার মধ্যে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে, যেটি হচ্ছে গাভী সংক্রান্ত ঘটনা, একটা গাভী জবাই করা নিয়ে ঘটনা। এরকম সুরাতে ইউসুফ, ইউসুফ আলী ইসলামের ঘটনা বর্ণনা করা হয়েছে সুরাই ইউসুফ, সুরাই হুদ, হুদ আলী ইসলাম এবং তার জাতির ঘটনা বর্ণনা করা হয়েছে, সেই জন্য সেই সুরার নাম হচ্ছে সুরাই হুদ। সুরাতুন নাস, এখানে নাস শব্দটি এই সুরাই উল্লেখিত হয়েছে একাধিকবার, এই নাস দিয়েই সুরার নামকরণ হয়েছে সুরাতুন নাস। নাস মানে হচ্ছে মানুষ, জামার অর্থ বহন করে, বহু বচনের অর্থ বহন করে, ইনসান মানে একজন মানুষ, আর অনাস মানে বহু মানুষ, আবার অনাসকে কখনো কখনো আন্নাস বললেও বহু মানুষের অর্থ হয়। আসলে ইনসানের জামা হচ্ছে অনাস, কিন্তু নাসও বহু বচনের অর্থেই ব্যবহার হয়, মানব সকল। এই জন্য কোরআনে কারিমে যেখানে আল্লাহ সম্বোধন করেছেন মানব জাতিকে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব সকল। এই সুরার নাম সুরায় নাস এই জন্য হয়েছে যে এই সুরায় আন্নাস শব্দটি একাধিকবার উল্লেখিত হয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আর ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, পাঁচবার উল্লেখ হয়েছে নাস শব্দটি, পাঁচবার উল্লেখিত হয়েছে এই সুরায়। এই সুরা কোরআনে কারিমের সর্বশেষ সুরা, যেমন কোরআনে কারিমের সর্বপ্রথম সুরা হচ্ছে সুরাতুল ফাতিহা, কারণ আমাদের দেশের আমপাড়াগুলিতে সুরা ফাতিহা দিয়ে শুরু করা হয়, আর ছোট ছোট সুরাগুলি তারপরে রয়েছে, আর শেষে গিয়ে সুরা নাবা রয়েছে। আমরা ছোটকালে এইরকমই ধারণা করতাম যে মনে হয় আমপাড়ার সুরা ফাতিহা, অনেকে এইরকম মনে করে কিন্তু যে সুরা ফাতিহা হচ্ছে আমপাড়ার সুরা, আসলে কিন্তু আমপাড়ার সুরা সুরা ফাতিহা নয়, সুরাতুল ফাতিহা হচ্ছে প্রথম পাড়ার সুরা এবং সর্বপ্রথম সুরা কোরআনে কারিমের। আর তারপরে আমরা মনে করতাম ছোটকালে যে এই সুরা ফাতিহার পরেই হচ্ছে তারতিবে পর্যায়ক্রমে সুরা নাস, অথচ সুরা নাস নাই, ৩০তম পারার প্রথম সুরা হচ্ছে সুরাতুন নাবা, আম্মা ইয়াতাসাআলুন, আর শেষ সুরা হচ্ছে একবারে কোরআনে কারিমের সুরাতুন নাস। এই সুরা এবং এই সুরার সাথে সাথে সুরাতুল ফালাক দুইটি সুরা, এই দুইটি সুরা বিশেষভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু থেকে চিকিৎসার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন। নবী করিম সাল্লামকে এক ইহুদি ব্যক্তি জাদু করেছিল, সে জাদু দীর্ঘ ৬ মাস ধরে নবী করিম সাল্লামের উপর ছিল, আর এমন জাদুর প্রতিক্রিয়া হয়েছিল যে শুধু মস্তিষ্কের ওপর, বিবেকের ওপর আঘাত নিয়ে আসতে পারেনি, বাকি শরীরের ওপর, দেহের ওপর চরম আঘাত নিয়ে এসেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হাদিসে এমন ভাবে বর্ণনা করা হয়েছে যে মুহাদ্দিসিন কিরামরা বলেছেন, ভাষ্যকারগণ বলেছেন যে এই জাদু অন্য কোন মানুষকে হলে সে বেঁচে থাকত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিয়ে আল্লাহর দিন মানুষের পর্যন্ত পৌঁছিয়ে নেবেন, তাকে বিশেষ মিশনের জন্য আল্লাহ পৃথিবীতে রাসূল করে প্রেরণ করেছেন, সুতরাং তাকে ততদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখবেন। এটি যেমন এই জাদুর প্রতিক্রিয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওই রকমের প্রতিক্রিয়া করতে পারেনি, ওই রকমের প্রতিক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে আমার যে মন মেজাজের ওপর, মস্তিষ্কের ওপর, যে মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়া, পাগল হয়ে যাওয়া, এরকমের প্রতিক্রিয়া আসেনি, কারণ এর উপর প্রতিক্রিয়া হলে ওহির ওপর প্রভাব পড়ে যেত, ওহি নাজল হচ্ছে কিছু আর তিনি বলছেন কিছু, এরকম হয়ে যেত না, কারণ একজন মানুষ মস্তিষ্ক বিকৃত মানুষ, পাগল মানুষ কথা বলে তার কথার কোনো ব্যালেন্স থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই দিকটা হেফাজত রেখেছিলেন, জাদুর প্রভাব তার উপর পড়তে পারেনি, প্রভাব পড়েছিল কিসের উপর, স্বাস্থ্যের উপর, শরীরের উপর চরম প্রভাব পড়েছিল নবী করিম সাল্লামের উপর। এইরকমই বিষ, এক ইহুদি মহিলা যে নবী করিম সাল্লামকে বিষ মাখানো পায়া দিয়েছিল দাওয়াত করে, সাহাবাইকে আমরা যারা এই তাঁর সাথে এই গোস্ত বা পায়া খেয়েছিলেন সবাই ইন্তেকাল করেছিলেন, বেশ কয়েকজন ইন্তেকাল করেছিলেন মুসলিম শরীফের রেওয়ায়ত রয়েছে, তার মধ্যে একজন ছিল বিশ ইবনে বারা ইবনে মারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্তেকাল করেছিলেন। নবী করিম সাল্লাম বিষ মাখানো পায়ে খেয়েছিলেন, কিন্তু তার উপর এই বিষের প্রতিক্রিয়া তখন কার মতো আল্লাহ হতে দেননি, যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, তিনি সেই বিষের প্রতিক্রিয়াকে নিয়ে নিয়েছিলেন যে নবী সাল্লামের উপর এর প্রতিক্রিয়া হবে না, কারণ আল্লাহ রাব্বুল তার দ্বারা দিনের তাবলীগ, দিনের প্রচার, দিন মানব জাতি পর্যন্ত পৌঁছে নেবেন। যখন আলিয়াম আকমল তোলাকুম দিন আকুম, দিন এখন পূর্ণতা লাভ করেছে, দিনকে সম্পূর্ণরূপে নবী করিম সাল্লাম মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন, বিদায় হজ হয়ে গেল, এ আয়াত নাজল হয়ে গেল, তারপরে নবী সাল্লাম মদিনা ফিরার পরে কিছুদিন পরেই যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন নবী করিম সাল্লাম বলেছিলেন এই কথা যে আমি এখন সেই বিষ, যে বিষ মাখানো পায়া খেয়েছিলাম, সেই বিষের কষ্ট অনুভব করছি, আবার ফিরে এসেছে তার প্রতিক্রিয়া, ফিরে এসেছে এবং বড় কষ্ট অনুভব করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষাক্ত পায়া খাওয়ার জন্য। তো এই দুইটি সুরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু থেকে চিকিৎসার জন্য, এই ক্ষেত্রে নাজিল হয়েছে। এরপরে যে কোনো উম্মতের মানুষ যদি জাদুর দ্বারা আক্রান্ত হয়, তার উপর জাদু করা হয়, তাহলে জাদুর চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল কৃত এই দুই সুরা, সুরাতুল ফালাক এবং সুরাতুন নাস। এই দুই সুরায় কতটি আয়াত রয়েছে বলতে পারেন? এগারোটি আয়াত রয়েছে, ছয়টি আয়াত রয়েছে সুরায় নাসে আর পাঁচটি আয়াত রয়েছে সুরাতুল ফালাক। জাদু হাদিস পরে সময় হলে শোনাব, আর না হলে আগামী সপ্তাহে যেহেতু সুরাতুল ফালাকের তাফসির হবে, তখন ইনশাআল্লাহ তাআলা জাদু সম্পর্কে বিস্তারিত সেই হাদিস, সেই বুখারী হাদিসটি শোনাব। তবে এই দুইটি সুরা সম্পর্কে দু চারটি হাদিস শোনাই এই দুইটি সুরার ফজিলত সম্পর্কে। সেই মুসলিমে রয়েছে উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাম তারা আয়াতিন উনজিলাত হাযিহিল লাইলা, হে উকবা তুমি কি জানো এমন কিছু আয়াত, কতিপয় আয়াত আজকের রাতে নাজিল হয়েছে, লাম ইউরা মিসলাহুন্না কাত্তু, এইরকম আয়াত কখনো নাজিল হয়নি, এইরকম আয়াত, এত গুরুত্বপূর্ণ আয়াত, ফজিলতের আয়াত, মর্যাদার আয়াত কখনো নাজিল হয়নি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন তাকে যে কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস, এই দুই সূরা রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া নাসাঈ, ইমাম আহমদ এবং তিরমিজি নাসাঈ হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি বলেছেন হাসানুন সহিহ, হাদিস তো মুসলিম শরীফে রয়েছে সুতরাং সহিহ। মুসনাদ আহমদে আরো অতিরিক্ত রয়েছে যে একবার আমি বাইনা আনা আকুদু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাকবিন মিন তিলকান নিকাব, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাহাড়ি রাস্তায়, পাহাড়ের মাঝে যে সংকীর্ণ রাস্তা থাকে সেসব রাস্তায় আমি চলছিলাম, ইজ কাল আলী, হঠাৎ করে বলে উঠলেন নবী সাল্লাম ইয়া উকবা আলা তারকাব, তুমি কি উটের উপর সওয়ার হবে না, উট ছিল একটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবী যদি থাকতেন আর উট একটি তাহলে পালাক্রমে তাকে সওয়ার করতেন, এমনটা না যে সবসময় নবী সাল্লাম চেপে আছেন, বাধ্য করতেন চাপতে, যেন তোমাকেও চাপতে হবে। এই আদর্শ, এই উত্তম আদর্শ উসওয়ে হাসানা যা অনুসরণীয় অনুকরণে শুধু মুসলিম উম্মার জন্য নয় সারা বিশ্বের মানুষের জন্য, যে এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার আমাদেরকে তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ, যে এই আদর্শ, এই চরিত্র, মহান চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। অথচ আমাদের মধ্যে সামান্যতম যদি আমাদের মর্যাদার উন্নতি অনুভব করি যে আমি ওর চাইতে একটু বড়, তাহলে অন্য ব্যক্তিকে বসার কথা ভাবতেই পারি না, অন্য ব্যক্তিকে নিজের সিট ছেড়ে দেওয়ার কথা ভাবতেই পারি না। আজকাল অধিকাংশ মানুষের যে অবস্থা, অথচ নবী করিম বলছেন যে ওখবা তুমি কি চাপবে না সওয়ারিতে, তাহলে আশফাক্ত আনতা কোন মাসিয়া, বারবার যখন তাগিদ করতে লাগলেন নবী সাল্লাম তখন ভাবলাম যদি না না করি তো গোনা না হয়ে যায়, বারবার যদি নবীর কথার বিরুদ্ধাচরণ করি না না না আমি চাপব না, আপনি চাপেন আপনি চাপেন, তো না ফরমানি গোনা না হয়ে যায়, তখন চাপলাম সওয়ারির ওপর। ফানা জালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাকিব, আল্লাহ রাসূল সওয়ার থেকে নেমে গেলেন আর আমি কিছুক্ষণের জন্য সওয়ার হইলাম, ফানা ইয়াতান সুম্মা রাকিব, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সওয়ারে চাপেন, সুম্মা কালা ইয়া উকবা, অতঃপর বললেন হে উকবা আলা ওয়াল্লামুকা সূরাতাইন মিন খাইরি সূরাতাইন, তোমাকে দুইটি সর্বোত্তম সূরা আমি শিখিয়ে দেব, তোমাকে সর্বোত্তম দুইটি সূরা কি শিখিয়ে দেব না, কারা বেহমান নাস, যা লোকেরা পড়ে থাকে, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শিখিয়ে দেন, ফা আকরানি, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে দিলেন, মানে পড়ে শোনালেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এবং দ্বিতীয় সূরা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস, সুম্মা উকিমাতিস সালাহ, তার একটু পরে নামাজের ইকামত হলো। ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বললেন ইমামতের জন্য, ফাকারা বিহিমা, এই দুইটি সূরা দিয়ে নামাজ শেষ করলেন, এই দুইটি সূরা দিয়ে নামাজ শেষ করলেন। তাহলে এর দ্বারা জানতে পারলাম যে সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস দিয়ে নামাজ পড়ানো যাবে না যাবে না? পড়ানো যাবে। সুম্মা মাররাবি ফাকাল, তারপরে নামাজের সময় অনেক লোকে ছিলেন, উকবা বিন আমের পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করেছেন আর বলছেন কাইফা রায়তা ইয়া উকাইব, হে উকবা তুমি কেমন দেখলে এই যে দুই সূরা, কত উত্তম সূরা যে আমি নামাজ পড়ালাম এই দুই সূরা দিয়ে, দেখলে না? ইকরা বিহিমা কুল্লামা নিমতা ওয়া কুল্লামা কুমতা, তুমি এই দুই সূরা পড়ো যখন তুমি ঘুমাবে, যখন শুইবে তখন এই দুই সূরা পড়ো, ওয়া কুল্লামা কুমতা, আর যখন ঘুম থেকে দাঁড়াবে উঠবে তখনও এই সূরা পড়ো। রাওয়াহু নাসাঈ ওয়া আবু দাউদ, হাদিসটি নাসাঈতে রয়েছে এবং আবু দাউদে রয়েছে। আরেকটি হাদিস রয়েছে নাসাঈতে যে ইন্না নাস আল্লাম ইয়াতাআউযু বিমিসলি হাযাইনি, মানুষ আল্লাহর আশ্রয় গ্রহণ করে বা আশ্রয় কামনা করে, আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ তুমি আমাকে বালা মুসিবত থেকে আশ্রয় দান করো, বিপদ আপদ থেকে মুক্ত রাখো, আল্লাহ তুমি আমাকে শত্রু থেকে মুক্ত রাখো, ইত্যাদি কত রকমের আশ্রয়, আল্লাহ তুমি বদনজর থেকে আমাকে বাঁচিয়ে রাখো, আল্লাহ জাদু থেকে বাঁচিয়ে রাখিও, এগুলো হচ্ছে আল্লাহর কাছে কি আশ্রয় কামনা করা। আমরা বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, এটি হচ্ছে আল্লাহর কাছে কি করা, পানা চাওয়া বা আশ্রয় গ্রহণ করা বা শরণাপন্ন হওয়া আল্লাহ রাব্বুল আলামিন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্নান্না সাল্লাম ইয়াতাআউযু বিমিসলি হাযাইনি, এই দুই সূরার মতো অন্য কোন দোয়া দ্বারা মানুষ আল্লাহর আশ্রয় কখনো গ্রহণ করতে পারে না, মানে এর চাইতে ভালো আল্লাহর আশ্রয় গ্রহণ করার আর কোন দোয়া নেই। সর্বোত্তম আশ্রয় গ্রহণের দোয়া হচ্ছে এই দুইটি সূরা, সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি বর্ণনা করেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযাশতা ইয়াকরা আলা নাফসিহি বিল মুআউযাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীড়িত হতেন। হ্যাঁ, যখন নবী পীড়িত হতেন তাহলে বোঝা গেল যে তিনি মানুষ ছিলেন, মানুষ ছিলেন এবং তিনি আল্লাহর গোলাম ছিলেন, বান্দা ছিলেন। তার হাতে যদি পৃথিবীর সব ক্ষমতা থাকত, অন্যকে সুস্থ করার ক্ষমতা থাকত, তাহলে নিজেকে সুস্থ রাখার ক্ষমতা থাকত, কারণ মানুষ নিজেকে প্রথম কি করে সুরক্ষিত করে, নিজেকে হেফাজতে রেখে, নিজে সুরক্ষিত রেখে নিজেকে, নিজের পরিবারকে, তারপর অন্যদেরকে হেফাজতের চিন্তা ভাবনা করে, ঠিক না? নবী করিম সাল্লাম পীড়িত হতেন, এজাশতাকা, মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী সাল্লাম পীড়িত হতেন, ইয়াকরাউ আলা নাফসিহি বিল মুআউযাতাইনি, নিজের ওপর মুআউযাতাইন, এখানে কথাটি শুনে রাখেন, সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস কি বলে, মুআউযাতাইন মানে দুই আশ্রয় দানকারী সূরা, মুআউযাত মানে হচ্ছে আশ্রয় দানকারী, আশ্রয় দানকারী আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা যার মাধ্যমে আশ্রয় আল্লাহর হাসিল হয়, সেই জন্য মুআউযাতাইন। এই দুই সূরা পাঠ করতেন, ওয়ায়ানফুসহ এবং ফুঁক দিতেন। তাহলে বোঝা গেল যে অসুস্থ ব্যক্তি যদি সূরায়ে নাস, সূরায়ে ফালাক পড়ে শরীরে ফুঁক দেয় তো এটি কি শরীয়ত সম্মত সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু অনেক সময় মানুষ খেয়াল খুশি কাজ করে, বিশেষ সময়ে, সেটি ঠিক নয়। ঘুমাবার সময় সম্পর্কে হাদিস শোনাবো, ঘুমাবার সময় আছে হাদিস, তাই না? বরং এই সূরায়ে নাস, সূরায়ে ফালাক আর সূরায়ে ইখলাস, এই তিনটি সূরা সম্পর্কে যখন আপনি বিছানায় যাবেন তখন কি করবেন, তিনবার করে পাঠ করবেন এই সূরা তিনটি, আর তারপরে কি করবেন, প্রত্যেকবার হাতে ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার পরে মাথার উপর থেকে আরম্ভ করবেন, গোটা শরীরে হাত ফিরে যতদূর পর্যন্ত শুয়ে, হ্যাঁ, শরীরে হাত যায় ততদূর পর্যন্ত হাত বুলাবেন, হাত ফিরাবেন, এটি হচ্ছে সুন্নাত। কিন্তু আজকে এক ভাইকে দেখলাম বাংলাভাষী মসজিদে, বেশ মাশাআল্লাহ লম্বা দাড়ি, মাঝে মাঝে এখানেও আসে কিন্তু হয়তো এই সম্পর্কে শোনেননি তিনি। দেখছি যে মাগরিবের নামাজের পরে আর সুন্নতের আগেখানে কি দুয়া টুয়া পড়ে গোটা শরীরে ওইভাবে হাত ফিরেছে, যেভাবে ঘুমাবার সময় বিছানা যাওয়ার সময় হাত ফিরার কথা আছে, এরকম হাত ফিরা, এরকম অভ্যাস অনেকের আছে। অথচ এই ক্ষেত্রে ফরজ নামাজের পরে যেসব কাজ করার নেই সেসব কাজ করা ঠিক নয়, কারণ এটি হচ্ছে বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্রে যদি বিশেষ ইবাদত না থাকে তাহলে আপনার করার অধিকার নেই। ভাষাটি আমার বুঝবেন, বিশেষ ক্ষেত্র, আম ক্ষেত্র নয়, যদি সাধারণ ক্ষেত্র যে কোনো সময় আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ঠিক আছে কিনা, কিন্তু বিশেষ ক্ষেত্রে যদি আপনি দোয়া করেন বিশেষ সময়ে যে এই সময় আমি দোয়া করব, তাহলে ওর জন্য প্রমাণ থাকতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন, কারণ আমাদের নিজের পক্ষ থেকে কোনো কিছু তৈরি করে নিলে হবে না, আমাদেরকে অনুসরণ করতে হবে, আবিষ্কার করলে হবে না। ধর্মীয় ক্ষেত্রে কি করতে হবে, ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, নিজের পক্ষ থেকে গড়ে নিলে হবে না। সুতরাং এই ক্ষেত্রে যে হাত ফেরানো, যদিও সূরা নাস ফালাক পড়ে হাত ফেরাক, আর যদি নামাজের পরে করে খাস ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে, তাহলে করা যাবে না, কারণ এটি বিশেষ ক্ষেত্র। এই ক্ষেত্রে তাই করা যাবে যা নবী করেছেন, জিকির আজকার করেছেন, ইস্তিগফার করেছেন, যে সব দোয়াগুলি পড়েছেন, এমনকি আয়াতুল কুরসি পড়েছেন, কিন্তু ফোঁক দেননি শরীরে, ফোঁক দেবেন না আপনি, কিন্তু আপনি ঘুমাবার সময় ফোঁক দেওয়ার প্রমাণ। তারপর অসুস্থ ব্যক্তি অসুস্থ আছে, সে ফোঁক দিবে নিজের শরীরে, নবী সাল্লাম নিজে ফোঁক দিতেন। ফালাম মাস্তাদা ওয়াজউহু, শেষ সময়ে নবী সাল্লামের জীবনের শেষ সময়ে যখন ব্যাধি অত্যন্ত বেশি বেড়ে গেল, কন্তু আকরাও আলী বিল মাউইজাত বিল মাউইজাত, তখন নবী করিম সাল্লাম নিজে তেলাওয়াত করতে পারছিলেন না, পারছিলেন না তেলাওয়াত করতে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তখন আমি তেলাওয়াত করে সূরা নাস এবং ফালাক তেলাওয়াত করে কি করতাম, নবী সাল্লামের হাতে ফোঁক দিয়ে তার মোবারক হাতটি শরীরে কি করতাম, বুলিয়ে দিতাম, ফিরিয়ে দিতাম, কি জন্য, যে তার হাত আমার হাত চাইতে বেশি বরকতময়, সুতরাং তার হাত দ্বারা হাত ফেরানো হোক এটি আমি চাইতাম। কিন্তু আকরা আলাইহে, আমি পাঠ করতাম বিল মুআউযাতা, বিল মুআউযাত মানে সূরা নাস এবং ফালাক, আর ও আমসাহু বিয়াদিহি আলাইহে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাত দ্বারা তার উপর হাত ফিরিয়ে দিতাম, রাজা বরকাতিহা, তার হাতের বরকতের আশায়, তার হাতের বরকতের আশায় যে বেশি বরকত হাসিল হবে, তাহলে তার মোবারক হাত যদি ফেরানো হয়। ইমাম বুখারি আবু দাউদ নাসাই আরো বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াতাউযু মিন আয়ুনিল জান ওয়া আয়ুনিল ইনসান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বদনজর থেকে এবং জিনের বদনজর থেকে, বদনজরের ব্যাপারটি খুব মারাত্মক ব্যাপার, কিন্তু বদনজর, যে ব্যক্তি হিংসুটে নজর নিয়ে কোনো কিছুর ওপর দেখে তার উপর বদনজর লেগে সে মরেও যেতে পারে, অক্ষম হয়ে যেতে পারে। এমনকি ওলামারা লিখেছেন যে শুধু মানুষের উপর নাই, মানুষের ওপর, মানুষের গাছের ওপর, গাড়ির ওপর, ছেলে মেয়েদের ওপর, বড়দের ওপর, এমন গরু ছাগলের ওপর, উটের ওপর, যে কোনো পশুর উপর যদি নজর লেগে যায়, আর হিংসুটে নজর, এত সুন্দর ছেলে অমুক করে, এত সুন্দর গাড়ি, তাহলে বদনজর লেগে যাওয়ার খুব সম্ভাবনা আছে। সেই জন্য কোন ভালো কিছু কোন ভাইয়ের দেখলে কি বলতে হবে, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন যাকে চেয়েছেন তাকে দিয়েছেন, আল্লাহ তাকে নতুন গাড়ি চেয়েছেন নতুন গাড়ি দিয়েছেন, তাকে নতুন বাড়ি চেয়েছেন তাকে দিয়েছেন, আমাকে দেননি, আলহামদুলিল্লাহ। যে না, সত্যি কথা হচ্ছে যে বদনজর, নবী সাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন, সহিহ হাদিস, বদনজর হচ্ছে সত্য, বদনজর লাগা হচ্ছে সত্য, কিন্তু নজর দিলেই লাগবে না, যদি হিংসুটে অন্তরে মনোভাব নিয়ে যদি তাকায় তাহলে। আর কিছু লোক আছে যাদের নজর খুব তাড়াতাড়ি লেগে যায়, আর তাদের অন্তরে হিংসা খুব দানা বেঁধে থাকে, কারো উন্নতি দেখতে পারে না, কারো সুন্দর ছেলে মেয়ে দেখতে পারে না, হ্যাঁ, কারো ফলমূল দেখতে পারে না, কারো ভালো গাড়ি দেখতে পারে না, আরে এ এত ভালো গাড়ি কিনে ফেলেছে, এইরকম ধরনের কথাবার্তা, আরে এত ভালো গাড়ি, এত নতুন মডেল গাড়ি কিনে ফেলেছে তুমি, এই ক্ষেত্রে বেশি আশঙ্কা থাকে। এই জন্য আল্লাহর জিকির আজগার করতে হবে, এই জন্য মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে চেয়েছেন তোমাকে দিয়েছেন, কালকে চাইলে আল্লাহ আপনাকে দেবেন আমাকে দেবেন। জি, ভূমিকা স্বরূপ এই সূরাগুলির ফজিলত, সূরা ফালাক এবং নাসের ফজিলত এই জন্য বললাম যাতে করে এগুলি সুন্নত মোতাবেক আমরা আমল করি, বিশেষ করে ঘুমাবার সময় দুটি ক্ষেত্র মনে রাখবেন, আর একটি সময় হচ্ছে নামাজের পরে, আরেকটি সময় হচ্ছে নামাজের পরে, নামাজের পরে এই সূরাগুলি পড়া একবার একবার করে, আর ফজর নামাজ আর মাগরিবের নামাজ হলে তিনবার করে পড়বেন। আর যেমন বললাম যে ঘুমাবার সময় সূরা ইখলাস, নাস এবং ফালাক পড়বেন, তিনবার পড়ে হাতে ফোঁক দিবেন, আবার শরীরে হাত ফিরাবেন, এই দুইটি আমল অবশ্যই করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন জিনদের বদনজর থেকে, মানুষের বদনজর থেকে বাঁচিয়ে রাখবে। নবী করিম সাল্লাম প্রথম দিকে জিন এবং মানুষের বদনজর থেকে এমনি আল্লাহ পাহা চাইতেন, আউযু বিল্লাহি মিন আয়নিল জান, আল্লাহ জিনের বদনজর থেকে বাঁচিয়ে রাখিও, আল্লাহ মানুষের বদনজর থেকে, কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখিও। ফালাম্মা নাযালাতিল মুআউযাতান, যখন এই দুইটি সূরা নাযিল হয়ে গেল, আখাযা বিহিমা ওয়া তারাকা মাসওয়াহুমা, তারপরে এই দুইটির উপর আমল করা শুরু করে, সূরা নাস ফালাক পড়তেন, তাতে জিন থেকে আল্লাহর আশ্রয় কামনা করা হয়ে গেল জিনের অনিষ্ট থেকে, আর মানুষের অনিষ্ট, বরং পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করা হয়ে গেল একটি কথার দ্বারা, মিন শাররি মা খালাক, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিকুলের অনিষ্ট থেকে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করি, আশ্রয় কামনা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, কুল মানে কি, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, অথবা বলো, বললেও অসুবিধা নেই, কারণ বলছেন কে, আল্লাহ, আল্লাহ নবীকে সম্বোধন করেছেন। সুতরাং কিছু কিছু অনুবাদকরা যে বলো বলে অনুবাদ করেছেন তাতেও কোনো অসুবিধা নেই, আর যদি বলেন আপনি বলুন তবুও কোনো অসুবিধা নেই। আমরা যদি অনেকে আজকালকার ফ্যাশনে ছোট ছোট ছেলেদের, নিজের ছেলে মেয়েদেরকে আপনি বলতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন যদি নবীকে আপনি, আপনি দিয়ে যদি আমরা তর্জমা করি, আরবিতে তো আর পার্থক্য নেই, আন্তা মানে আপনিও, আন্তা মানে তুমিও, আন্তা মানে তুইও, ঠিক না? কিন্তু আমাদের ভাষা বাংলা ভাষাতে কথার তিনটি স্তর আছে। তো কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, সম্বোধনকারীকে আল্লাহ সম্বোধন করছেন, আল্লাহ কাকে সম্বোধন করা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আদেশ করা হয়েছে তখন তার উম্মত হিসাবে আমাদেরকেও সম্বোধন করা হয়েছে যে তোমরা হে মানুষ, হে মুসলিম, তোমরাও যখন আল্লাহর আশ্রয় গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে শরণ চাইতে হবে, আশ্রয় চাইতে হবে, তখন এইভাবে বলা, সূরায়ে ফালাক এবং নাস পড়ে বলো, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় গ্রহণ করি, আশ্রয় কামনা করি, যদি বলেন অসুবিধা নেই, কিন্তু আস্তাইযু মানে আশ্রয় গ্রহণ করি বা কামনা করি, আর আউযু মানে আশ্রয় গ্রহণ করি, আমি শরণ নি, শরণ নেওয়া মানে পানা নেওয়া চাওয়া বা পানা নেওয়া, আশ্রয় নেওয়া, আমি আশ্রয় নি বিরাব্বিন নাস, কার আশ্রয় নি? মানব মন্ডলীর বা মানব সকলের প্রতিপালক বা পালনকর্তার, রব্বুন নাস। আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি গুণ এখানে উল্লেখ করা হয়েছে, তিনটি গুণ উল্লেখ করা হয়েছে। একটি গুণ হচ্ছে রুবুবিয়াতের গুণ, প্রভুত্বের গুণ, রব, রব মানে হচ্ছে প্রতিপালক, পালনকর্তা, যিনি লালন পালন করেন, জি। আর রব সম্পর্কে সূরা ফাতিহা তাফসীর বলেছি যে রব কাকে বলা হয়, যিনি সৃষ্টিকর্তা, তিনি রব হতে পারেন, প্রতিপালনের মালিক, যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সুতরাং আমাদের প্রতিপালক পালনকর্তা আল্লাহ। এক হচ্ছে খালেক হওয়া, সৃষ্টিকর্তা হওয়া, দ্বিতীয় হচ্ছে মালিক হওয়া, সার্বভৌমত্বের মালিক, যিনি সার্বভৌমত্বের যিনি মালিক, মুলক, জি, সবকিছুর মালিকানা একমাত্র আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন এর তাফসীর বলা হয়েছে। তো রবের মধ্যে মালিক হওয়ার গুণ মজুদ রয়েছে, বিদ্যমান রয়েছে। আর তৃতীয় গুণ বলেছিলাম যে সবকিছু নিয়ন্ত্রণের মালিক, মুতাসারিফ, সবকিছু নিয়ন্ত্রণ একমাত্র তার হাতে, সারা পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণ, রেজেকের নিয়ন্ত্রণ, বায়ুর নিয়ন্ত্রণ, শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, গ্রীষ্মকাল, শীতকাল ইত্যাদি, মেঘ, বৃষ্টি ইত্যাদি, সবকিছু নিয়ন্ত্রণ, সুখ দুঃখ, ভালো মন্দ, যা কিছু হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ একমাত্র কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এইসব অর্থ রয়েছে এই রব শব্দে। আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি গুণ এখানে উল্লেখ করা হয়েছে, বলছিলাম প্রথম গুণ হচ্ছে রুবুবিয়াতের গুণ, প্রভুত্বের গুণ, রব্বুন নাসের মধ্যে। আর দ্বিতীয় হচ্ছে মুলুকিয়াতের গুণ, রাজত্ব, সার্বভৌমত্ব, মালিকিন নাস, তিনি মালিক, দুনিয়ার মালিক, দুনিয়ার কিং, দুনিয়ার বাদশাহ, কোন একটি ক্ষেত্রের, কোন একটি দেশের, এবং দেশের সবকিছুরই নেই, তারপরে দেশের বাদশাহ হলেও, রাজা হলে, রাষ্ট্রনেতা হলেও, মানুষের অন্তরের মালিক না, অন্তর হয়তো বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, অন্তর চাই না হয়তো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, সবকিছু, তাদের হায়াত, মত, শ্বাস, প্রশ্বাস, সবকিছুর মালিক, মালিকিন নাস। তাহলে মুলক আল্লাহর গুণ, সার্বভৌমত্ব। তৃতীয় গুণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে উলুহিয়াত, এলাহ, সত্যিকার মাবুদ, সত্য মাবুদ, বারহাক মাবুদ কে? উপাস্য, সত্য উপাস্য একমাত্র আল্লাহ, এলাহিন নাস, সারা বিশ্বকুলের মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন। এলাহ মানে মাবুদ, এলাহ থেকে আল্লাহ শব্দটি, এর আগে বলেছি এলাহ থেকেই আল্লাহ শব্দটি, আল্লাহ মানেও তাহলে কি? উপাস্য। এই তিনটি গুণ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করা হয়েছে, আল্লাহর গুণাবলী বর্ণনা করে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা হয়েছে, জি। এটি হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহর আশ্রয় গ্রহণ করার আদব কায়দা, নীতিমালা, যে আল্লাহর ভালো ভালো গুণ বর্ণনা করার পরে আল্লাহর কাছে দরখাস্ত করা। যেমন আমরা দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে কারো কাছে কোনো কিছু চাইতে হলে, অসহায় মানুষ আমার চাইতে হয়তো স্বাস্থ্যের দিক দিয়ে দুর্বল, কিন্তু সে হয়তো আমার চাইতে পয়সা হলো, তার কাছে একটু ধার করা যায়, সেই জন্য গিয়ে একটু প্রশংসা করে, প্রশংসামূলক কিছু কথাবার্তা বলে যে আপনি তো অনেক সময় আমার সাথে সহযোগিতা করেছেন, আপনার সহযোগিতা, হেল্প তো আর বলতে পারবো না, আপনার অনেক অবদান রয়েছে আমার উপর, এইসব বলে একটু, তারপরে তখন আপনার দরখাস্ত রাখছেন আর যে আমি এই উদ্দেশ্যে এসেছিলাম, তাই না? মানুষের কাছে এরকম করেছেন। আল্লাহ রাব্বুল্লাহ আলমিন সমস্ত এবাদত বন্দেগী আপনার, তার হকদার, সুতরাং তার ভালো ভালো গুণাবলী বর্ণনা করে আল্লাহর কাছে চাইতে হবে। এই শিক্ষা আল্লাহ এই সূরার মাধ্যমে দিয়েছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আশ্রয় গ্রহণ করো এইভাবে, আউযু, আমি আশ্রয় গ্রহণ করি, কার? বিরব্বিন নাস, যিনি সারা বিশ্বের মানব সকলের প্রতিপালক বা পালনকর্তা, মালিকিন নাস, সারা বিশ্বের মানুষের কি? তিনি অধিপতি, মালিক, অধিপতি, ইলাহিন নাস, এবং সারা বিশ্বের মানুষের তিনি উপাস্য, সত্য উপাস্য, তিনি সত্য উপাস্য। এই জন্য বলছি যে বাকি যেগুলি উপাস্য রয়েছে, যেসবের উপাসনা এক শ্রেণীর মানুষরা করে থাকে, সেগুলি হচ্ছে বাতিল, আল্লাহ যেন কোরআনে দুই জায়গায় বলেছেন, সুরায় হজে রয়েছে আর সুরা লোকমানে, আসল কথা এই যে আল্লাহ হচ্ছেন কি হক, আল্লাহ হচ্ছেন সত্য। তো এলাহে হক উপাস্য, সত্য উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। যে ব্যক্তি আল্লাহর উপাসনা করে, ইবাদত বন্দেগী করে, সে সত্য পথের উপর রয়েছে। আর যে ব্যক্তি দেবী দেবতার উপাসনা করে, দেবী দেবতার সামনে আরজি করে, দরখাস্ত করে, যে ব্যক্তি কবর মাজারের কাছে গিয়ে দরখাস্ত করে, যে ব্যক্তি চিস্তি জিলানির কাছে গিয়ে দরখাস্ত করে যে আমাকে সন্তান দাও, আমার রোগ ভালো করে দাও, আল্লাহ ছাড়া অন্যের কাছে কোন জীবিত মৃত যে কারো কাছে কারো শরণাপন্ন হয়, আল্লাহ ছাড়া অন্যকে যা আহ্বান করে থাকে এক শ্রেণীর লোকেরা, তা হচ্ছে বাতিল। তাহলে বাতিল উপাস্য রয়েছে, তা অস্বীকার করতে হবে, এবং হক উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন, তার ইবাদত করতে হবে, তাহলে হবে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা, ইলাহিন নাস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি গুণ দ্বারা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করলেন। কি থেকে আশ্রয় গ্রহণ করেছেন এখনো কিন্তু বলা হয়নি। হে নবী বল কি যে আমি আশ্রয় গ্রহণ করছি, কি থেকে বলা হয়েছে এখনো বলা হয়নি, এখন বলা হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে আশ্রয় গ্রহণ করা হয়েছে মাত্র একটি শ্রেণী থেকে, আল ওয়াসওয়াস আল খান্নাস, আর তার গুণ বর্ণনা করা হয়েছে আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে, বুঝছেন। আর এমন একটা বস্তু থেকে বা এমন এক জিনিস থেকে আশ্রয় গ্রহণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, যা মানুষের ক্ষতি সাধনের জন্য, সার্বিক ক্ষতি সাধনের জন্য, দুনিয়া ক্ষেত্রে ক্ষতি করার জন্য, ধর্মের ক্ষেত্রে ক্ষতি করার জন্য, আখেরাতকে ধ্বংস করে দেওয়ার জন্য রাত দিন সবসময় লেগে আছে। আর এমন ভাবে লেগে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে ছাড় নিয়ে এনেছে যে মানব জাতির যাতে করে রক্তের সাথে সাথে আমি চলতে পারি, রক্তের মধ্যে একাকার হয়ে মিশে যেতে পারি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই একটি হাদিসে বলেছেন, ইন্নাশ শায়তান ইবনু আদম মাজরাদ্দম, শয়তান আদম সন্তানের সঙ্গে চলাফেরা করে, বসবাস করে, ইয়াজরি দৌড় দেয় শয়তান, কিসের সাথে, মাজরাদ্দম রক্ত যেমন দৌড় দিচ্ছে শরীরে, রক্ত যেভাবে চলাচল করছে শরীরের, এই রক্তের সাথে সাথে শয়তান আপনার ভিতরে আমার ভিতরে ঢুকে আছে। এই হাদিসটি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনালেন সাহাবাই কেরামদেরকে, তার সাথে আর একটি হাদিস শুনিয়েছিলেন, হাদিসটি শোনাচ্ছি আপনাকে। একটি হাদিসে আছে যে নবী সাল্লাম বলছেন, মা মিন আহাদিন মিন বানি আদম ইল্লা ওয়ালাহু করিয়ানুন ইউযায়্যানু লাহুল ফাওয়াহিশ ওয়ালা ইয়ালুহু জুহদান ফিল খাবাল। মামিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোন লোক নেই, ইল্লা ওয়াকাদ উক্কিলা বিহি করিনহু, তার উপর একজন সঙ্গী নিযুক্ত করা হয়েছে বা তার সাথে একজন তার সঙ্গী, করিন, করিন মানে সঙ্গী হয়, যে তার সাথে মিলে থাকে। এই জন্য হজ কেরান কে কেরান বলে, হজ উমরাকে একসাথে মিলানো হয়, কারণ একরণ মানে মিলিয়ে নেওয়া। তো করিন মানে সঙ্গী, কালা করিনহু রব্বানা মা আতগাইতু ওয়ালাকিন কানা ফী দলালিন বাঈদ। এই শয়তানের কথা আল্লাহ সূরা কাফে বলেছেন যে কাল কিয়ামতে ওই শয়তান বলবে, রব রব কালা করিনহু রব্বানা মা আতগাইতু, আল্লাহ আমি ওকে জবরদস্তি করে গোমরা করেছি, কোনদিন বেঁধে রেখে গেলাম যে তোমাকে নামাজ পড়তে যেতে দেবো না। হাত পা কোনদিন শয়তান বেঁধে রাখে কি? কখনো বেঁধে রাখে না, বাহ্যিক দেখবেন যে খোলা আছে, যে নামাজ পড়তে যাচ্ছে তারও হাত পা খোলা আছে, যে ব্যক্তি এখানে বসে আছে তারও হাত পা খোলা আছে, যে ঘুমিয়ে আছে তারও হাত পা খোলা আছে, যে টিভি দেখছে তারও হাত পা খোলা আছে, আর যে ব্যক্তি নামাজ পড়তে তারও হাত পা খোলা আছে, ফ্রি। তাহলে এইরকম ধারণা যে আল্লাহ শক্তি দিলে তো নামাজ পড়তাম, শক্তি দেয়নি তা তো মানা আছে কি না? শয়তান যে পথভ্রষ্ট করে, তো শয়তান কিন্তু হাত পা বেঁধে একবারে পথভ্রষ্ট করে, জবরদস্তি করে নাই, বাই ফোর্স নাই, কিসের মাধ্যমে? তাহলে আল ওয়াসওয়াস আল খান্নাস, আত্মগোপন করে থাকে আর কুমন্ত্রণা দিতে থাকে, প্রকাশের সামনে আসে না, কিন্তু কোনোদিন সামনে, কোনোদিন ইবলিশ শয়তান কারো কোনো মানুষের সামনে আসেনি, আর এসে বলেনি যে হেলাল তোমাকে দেখো তোমাকে আজকে ফজরে যেতে দেবো না, বলেছে কোনোদিন? কখনো না, সামনে প্রকাশ কোনোদিন শয়তান হয়নি, হবে না, কিন্তু আত্মগোপন করে থাকবে আর কুমন্ত্রণা দিতে থাকবে। আল ওয়াসওয়াস আল খান্নাসের অর্থ এই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কোন মানুষ নেই যে যার সাথে তার এক সঙ্গীকে নিযুক্ত করা হয়নি, সঙ্গী নিযুক্ত করা হয়েছে, সে সঙ্গীকে জিনদের মধ্য থেকে এক সঙ্গী, শয়তানের চেলা, ও বড় শয়তান ইবলিস যে আছে ওর চেলা, ওর বংশধর। কালু, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন যে এমন কোন মানুষ নেই যখন বললেন, তাহলে ওয়ালা আনতা, আপনিও কি, আপনার সাথে কি এক সঙ্গী আছে নাকি তাহলে জিন বা শয়তান? শোনেন তাহলে মজার কথা। কালু, তারা বলে ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার অবস্থা কি, আপনার সাথেও কি এইরকম আপনার প্রত্যেকে যখন জন্ম নেয় তখনই কিন্তু এই সঙ্গীকে নিযুক্ত করে দেওয়া হয়, দেখো অমুক ছেলে জন্ম নিল তার নাম রাখা হয়েছে অমুক, অমুক বাড়িতে একটা ছেলে জন্ম নিয়েছে একটা মেয়ে জন্ম নিয়েছে ওর সাথে এই জিন তুমি ওর সাথে লাগিয়ে দেওয়া হয়েছে সেই দিন থেকে প্রত্যেকের সাথে আছে। সাহাবারা প্রশ্ন করলেন যে ওয়ালা ও আনতা ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কি জিন নিযুক্ত করা আছে নাকি, নাম হ্যাঁ আমার সাথে এক জিন নিযুক্ত করা আছে বুখারী শরীফের হাদিস। ইল্লা তবে, এই তবে তো পার্থক্য আছে, জি অবশ্যই পার্থক্য আছে, কিন্তু মানুষ হওয়া হিসাবে সঙ্গে নিযুক্ত আছে, তিনি মানুষ এই জন্য আমরা আল্লাহর গোলাম আর তিনি আল্লাহর গোলাম, কিন্তু পার্থক্য কোথায়? আর দৌড় পরে কি বলছি রসুল রসুল তিনি রসুল, পার্থক্য অনেক পার্থক্য হয়ে গেল। এখানেও এরকমই আমাদের সাথে একজন এক জিন নিযুক্ত করা আছে প্রত্যেকের সাথে, নবী সাল্লামের সাথেও আল্লাহ নিযুক্ত করেছিলেন। ইল্লা আন্নাল্লাহ আআনানি আলাইহি, তবে আল্লাহ আমাকে তার উপর সাহায্য করেছেন, স্পেশাল সাহায্য আল্লাহ করেছেন নবী মুহাম্মদ সাল্লামকে হেল্প করেছেন। এই সাহায্যের দ্বারা কি হয়েছে? ফা আসলামা, এই ফা আসলামার দুইটি ব্যাখ্যা করা হয়েছে এই হাদিসে, শুনে রাখেন বলবেন না। ফা আসলামা সুতরাং ওই জিন যেই জিনকে আমাকে পথভ্রষ্ট করার জন্য নিযুক্ত করা হয়েছিল সে মুসলমান হয়ে গেছে, সেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিনের নবী সাল্লামের হাতে মুসলমান হয়েছিল না হয়নি, সুরা জিন তাদের সম্পর্কে নাজিল হয়েছে। এবারে সুরা আকাফে জিনদের মুসলমান হওয়া সম্পর্কে আয়াত আছে, তারপরে নিজের জাতির কাছে এসে বললো যে আমরা খুব সুন্দর কোরআন শুনে এলাম সুতরাং তোমরা মুসলমান হয়ে যাও, তাহলে ইসলাম গ্রহণ করেছে তারা। তো এই জিন যেই জিনকে নবী সাল্লামের উপর নিযুক্ত করা হয়েছিল সেই জিন কিন্তু মুসলমান হয়ে গেছে আসলামা মানে। আরেকটি অর্থ করা হয়েছে আসলামা মানে আল্লাহ আমাকে এত সাহায্য করেছেন সেই শয়তান মুসলমান তো হয়নি, কিন্তু আসলাম মানে আমি নিরাপদ থাকি, ওয়াহিদ মুতাকাল্লিমের শেগা মুজারের, আর আগেরটি ছিল মাজির শেগা, আসলামা মানে সে মুসলিম হয়ে গেছে মাজির শেগা, আসলামা ইসলাম ইসলামান ইসলাম থেকে, আর আসলামা মানে সালেমা থেকে, সালেমা মানে নিরাপদ থাকা, সালেমা আসলাম থেকে, ওয়াহিদ মুতাকাল্লিম হচ্ছে আসলামা মানে আফতাহর ওজন, গ্রামার তো বুঝছেন আপনারা তাই না হাফিজ সাহেবরা। আসলামা সুতরাং আমি নিরাপদ থাকি, ওই শয়তান আমার ক্ষতি করতে পারে না, আমাকে পথভ্রষ্ট করতে পারে না, আমাকে কুমন্ত্রণা দিতে পারে না, আমাকে খারাপের দিকে আমার মনকে নিয়ে যেতে পারে না, অন্যদেরকে না পারে, তাদের মধ্যে আপডাউন হয়, আপডাউন হয়, যতই ভালো মানুষ হোক একটু ইমানে আপডাউন হয়, আমলে আপডাউন হয়, কখনো খুব উন্নত কখনো গাফিলতি অলসতা, জি এই শয়তানের পক্ষ থেকে যে শয়তান সঙ্গী হিসাবে নিযুক্ত করা হয়েছে। নবী সাল্লাম বলছেন ফা আসলাম সুতরাং আমি তা থেকে নিরাপদ থাকি, ফালাইয়া আমরুনি ইল্লা বিখাইর, সুতরাং যে শয়তান খারাপ কাজের জন্য নিযুক্ত হয়েছিল খারাপ কুমন্ত্রণা দেওয়ার জন্য সেই ব্যক্তি সেই শয়তান আমাকে ভালো ছাড়া খারাপের আদেশ করতে পারে না, ভালোই পরামর্শ দেয় মুসলমান হয়ে যাওয়ার পরে, ভালো পরামর্শ দেয় অথবা এত নিরাপদ আমাকে আল্লাহ করে দিয়েছেন যে সে আমাকে খারাপ হলেও ভালো পরামর্শ দেয়। খারাপ মানুষ অনেক সময় ভালো পরামর্শ দেয়, জানেন না জানেন না, যদি দেখে যে এই লোকটিকে খারাপ পথে নিয়ে যেতে পারবো না তখন খারাপ চোর ডাকাতো ভালো মানুষকে ভালো পরামর্শ দেয়। আমরা দেখেছি অনেক সময় খারাপ মানুষ সে বলছে যে দেখেন আপনাদের মতো লোক এখানে না আসে ভালো, আমরা খারাপ, আপনাদের মতো লোককে একটু পবিত্র থাকতে হবে সব জায়গা থেকে, বলে না খারাপ লোকেরা, খারাপ হওয়া সত্য সে বলেন আপনি এসে বসে যান, একজন ধার্মিক লোককে জানে যে একে তো খারাপ করতে পারবো না বসাইতে পারবো, সুতরাং দেখেন আপনি একটু দূরেই থাকেন এইসব থেকে, এইসব খুব খারাপ লোকেরা, এইসব মজলিস থেকে এইসব দূরে থাকাই ভালো আপনার, তাহলে খারাপ লোকও ভালো পরামর্শ দেয়। এর খুব প্রাচীন ইতিহাসে খুব প্রমাণ আছে, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই উপর যখন জুলুম অত্যাচার চলছিল কোরআন মখলুক নাগায়ের মখলুক নিয়ে, এই নিয়ে খুব জুলুম অত্যাচার চলছিল মামুন এই মুতাজিলি গুমরাহ রাজার পক্ষ থেকে, হারুন রশিদ বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইর ছেলে গুমরাহ হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে সে মুতাজিলি হয়ে গেছিল, সে বল যে স্বীকার না করবে তাকে কষাঘাত করবো, খুব জুলুম অত্যাচার করেছিল। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইর পদস্খলন ঘটবো অবস্থা ঘটতো না অবশ্য হয়তো, কিন্তু তাকে সান্ত্বনা দিতে তিনি বলছেন যে আমাকে অনেকেই সান্ত্বনা দিয়েছে, আর অনেক আলেমরা তো বিভ্রান্ত হয়ে গেছিল যে এই জুলুম অত্যাচার আর বরদাস্ত করতে পারবো না, রাজা বাদশাহ যা বলছে তাই শুনে নেব, যা অন্তরে অন্তর যেখানে আছে আছে কিন্তু মুখে স্বীকার করেনি যে কোরআন আল্লাহর সৃষ্টি মহল। এক চোর খুব বাগদাদের সবচেয়ে বড় চোর ছিল সে, সে চোর, সে চোর ইমাম আহমদ রহমতুল্লাহ আলের জিয়ারতে আসলে, এত বড় ইমাম তার উপরে এত জুলুম নির্যাতন হচ্ছে, আসার পরে সান্ত্বনা দিচ্ছে যে হে ইমাম আপনি আল্লাহর রাস্তায় যেসব কষ্ট পাচ্ছেন এসব আল্লাহর রাস্তায়, আমরা চুরি করি ডাকাতি করি মার খাই লাত খাই জুতা খাই, আর আপনি যা আপনার উপর যা জুলুম অত্যাচার হয়েছে তা আল্লাহর রাস্তায় হচ্ছে, সুতরাং আপনি যে কথার উপর আছেন অটল থাকেন, কারণ আপনার দিকে লক্ষ লক্ষ লক্ষ মানুষ চেয়ে আছে যে ইমাম আহমদ যা বলবে তাই আমরাও বলবো, ইমাম আহমদ যদি বলে দিই যে কোরআন সৃষ্টি কোরআন মাখলুক তাহলে আমরাও বলবো, সবাই চেয়ে আছে আপনার দিকে, একজন ভালো আলেমের দিকে দেশ চেয়ে আছে, সমাজ চেয়ে আছে, যে তিনি কি করছেন, তিনি কি বলছেন, তা আমরাই করবো, কারণ আমরা তো বেশি বুঝি না। সান্ত্বনা দিতে এসেছিল একজন চোর, চোরও ভালো পরামর্শ দিতে এসেছিল। এই একটি হাদিস, আর একটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এতেকাফে ছিলেন। এতেকাফ অবস্থায় স্ত্রী যদি মনে করে যে স্বামীকে দেখতে যাব, দেখতে আসতে পারে, জন কামনা বাসনা থাকবে না, চাহিদা থাকবে না, এবং ওই রকম উদ্দেশ্য স্পর্শ করবে না, প্রয়োজনে হাতে হাত মিলালো, কোনো অসুবিধা নেই। এতেকাফ অবস্থায় রমজান মাসে যে সুন্নতি এতেকাফ, তাছাড়া অন্য কোনো সময় এতেকাফ হতে পারে, এতেকাফ মাসলা অন্য সময় বলা যাবে। তবে আসল ব্যাপারটি যেটি, সেটি হচ্ছে যে নবী সাল্লামের কাছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন দেখা করার জন্য রাত্রে, কিছুক্ষণ কথাবার্তা বলার পরে চলে যাচ্ছেন। তখন নবী সাল্লাম ভাবলেন যে একা যাবে বাসা মসজিদে নবী থেকে, একটু এগিয়ে দিই, মসজিদ থেকে বেরিয়ে একটু রাস্তায় এগিয়ে দেওয়ার জন্য, স্ত্রীকে এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন দুইটি আনসারি লোক, মদিনার আনসারি দুইটি লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ফালাকিয়াহু রাজুলান মিনাল আনসার, সাল্লাম রা আইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরা, যখন দেখেছেন নবী সাল্লাম তার বিবির সাথে, তো লজ্জায় একটু জোরে চলতে লেগেছেন, দূরে সরে যায়। নবী সাল্লাম আছেন, ভদ্র লোকের এইরকমই হয়। দেখেন এখান থেকে আরেকটি আদর্শ শিখা গেল, যে কেউ যদি স্বামী স্ত্রী থাকে তাহলে সেখানে ঘনিয়ে না বসা, সেখানে ঘনিয়ে না যাওয়া, একটু দূরে সরে যাওয়া ভালো, আদর্শ শিখা গেল। একটু দৌড় দিয়ে তারা যেতে শুরু করেছে দ্রুত বেগে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী বলছেন যে অন্ধকারের ব্যাপার কি না কি ভাবে হয়তো, আর বুঝলো কি বুঝলো না, আলা রিসলে কমা, থামো থামো, দৌড়াচ্ছ কেন, তোমরা থামো, থামতে বললেন নবী সাল্লাম। আর মনে রেখো ইন্নাহা সাফিয়াতু বিনতু হুয়াই, এ হচ্ছে সাফিয়া আমার স্ত্রী হুয়াইয়ের মেয়ে, তার বাবার নাম ছিল হুয়াই বিন আখতাব, ইহুদির মেয়ে, ইসলাম গ্রহণ করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন, ইনি হচ্ছেন সাফিয়া আমার স্ত্রী। ফাকালা সাহাবি দুজন বলছেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কি কথা বলেন, মানুষ যখন আশ্চর্য হয় তখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক ও পবিত্র, আপনার সম্পর্কে আমরা এরকম কল্পনা করতে পারি, কি বলছেন, বলার প্রয়োজন যে সাফিয়া আপনার সাথে আছে, কেউ আছে, সাফিয়া হোক অন্য কেউ হোক আছে, কেউ আছে, আমাদের অন্তরে কি এরকম কথাবার্তা আসতে পারে, কি আছে না আছে, না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, উদ্দেশ্য এই বলার। ফাকাল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, সুবহানাল্লাহ বলে আশ্চর্য হইও না, শয়তান সুযোগ নিয়ে আছে, শয়তান হয়তো মনে কুমন্ত্রণা ওয়াসওয়াস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আত্মগোপন করে আছে, আর মনে শয়তান কি কুমন্ত্রণা দিচ্ছে যে জানি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খুব ভালো ভালো কথা বলছেন, কিন্তু তার সাথে কোন মহিলা যে এত রাতের অন্ধকারে ছিল, যদি এতটুকু চলে আসে তো কুফরে কাফের হয়ে যাবে তুমি একবারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাবধান, ইমান চলে যাবে, সুতরাং সাবধান, তোমাদের ভুল ভ্রম শয়তান যাতে করে তোমাদের মধ্যে সৃষ্টি না করতে পারে, ভুল ধারণা সৃষ্টি না করতে পারে, সেই জন্য বলছি ইন্না সাফিয়া হচ্ছে সাফিয়া। তারপরে বলছেন শোনো, ইন্না শয়তান ইয়াজরি মিন ইবনে আদম, আদম সন্তানের সাথে শয়তান চলাচল করে, কেমন হয় মাজরার দাম, রক্তের সাথে, রক্তের সাথে চলাচল করে। ওয়া ইন্নী খাশিতু, আর আমাকে ভয় হলো, আন ইয়াকযিফা ফি কুলুবিকুম শাইয়ান, তোমাদের অন্তরে এমন কোন কুমন্ত্রণা সৃষ্টি করে দিতে পারে, তৈরি করে দিতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় গ্রহণ করতে শিখিয়েছেন কি থেকে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শার মানে খারাপ বা অনিষ্ট, অনিষ্ট, ওয়াসওয়াস শব্দটি মাসদার, ওর মানে হচ্ছে, ওর অর্থ হচ্ছে ইসিম ফাইলের, অর্থাৎ ওয়াসওয়াসা দানকারী, কুমন্ত্রণা দানকারী। আল খান্নাস, খানাসা মানে আত্মগোপন করা, সামনে প্রকাশ না হওয়া, একে বলা হয় খানাসা, ওখান থেকে খান্নাস মানে হচ্ছে আত্মগোপনকারী। তাহলে কিসের অনিষ্ট থেকে, আত্মগোপনকারী কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে। আর এই দিক থেকে যদি অনুবাদ করেন বলবেন, কুমন্ত্রণা দানকারী আত্মগোপনকারী কি শয়তানের কি থেকে, অনিষ্ট থেকে, উদ্দেশ্য শয়তান, শয়তান সম্পর্কে বলা, যে জিনের শয়তান, জিনদের মধ্যে কার শয়তান, যা সামনে এসে কথা বলে না, মানুষকে কুমন্ত্রণা দিতে থাকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে আত্মগোপনকারী এবং ওয়াসওয়াসা কুমন্ত্রণা দানকারী, ওয়াসওয়াসা দিয়ে থাকে, কুমন্ত্রণা দিয়ে থাকে মানুষের অন্তরসমূহে, ফী সুদুরিন নাস, মানুষের অন্তরে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্য থেকে হোক অথবা মানুষের মধ্য থেকে হোক। এখানে আরেকটু ব্যাপক করে দেওয়া হলো, যদিও ওয়াসওয়াস আল খান্নাস বেশিরভাগ হয়ে থাকে আত্মগোপন করে, কি করে থাকে, ওয়াসওয়াসা দিয়ে থাকে বেশিরভাগ কি জিন, কিন্তু মানুষের মধ্য থেকেও যে শয়তান হয় সেই দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ রাব্বুল বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্য থেকে হতে পারে আর মানুষের মধ্য থেকেও কুমন্ত্রণা দানকারী হতে পারে আর আত্মগোপনকারী হতে পারে। অনেক সময় খোলাখুলি না বললেও পাই তারাই লেগে আছে বারবার করে পথভ্রষ্ট করার জন্য, নিজে আসে না, অনেক বড় বড় যারা গোমরা তারা সরাসরি আপনার সাথে কথা বলে, কিন্তু তাদের অনেক চেলা, মানুষের মধ্যে থেকে অনেক চেলা আছে, সেসব চ্যানেলের মাধ্যমে আপনাকে পথভ্রষ্ট করার জন্য আপনার কাছে ব্লু ফিল্মের সিডি একটা পাঠিয়ে দিলাম, কথা বুঝছেন? আমরা জানি আমাদের কাছে তো ওইসব পাঠাতে পারবেন, আমাদের কাছে কি পাঠায় জানেন? কবর মাজার পূজারীরা একটা বিদাতি শিরকি কুফুরি কিতাব পাঠিয়ে দিল, যে কিতাবটা নিয়ে আসে এসে পৌঁছায় তখন বুঝতে পারি কোথেকে এসছে, কিতাবটা দিয়ে পাঠিয়ে দিল যে এটা পড়বে, এটা পড়ে হয়তো হুজুরকে হিদায়ত করবো, পীরপন্থী বানাবো অথবা কবর মাজার পন্থী বানাবো। এটা কি, এটা এক শ্রেণীর কি আল ওয়াসওয়াস আল খান্নাস, আত্মগোপন করে সামনে তো এসে কথা বলে না এই বিদাতি, কিন্তু অন্যের দ্বারা পৌঁছে দিল আমার কাছে বিদাতি কিতাব, যে পড়ে শুনে অল্প বিদ্যা যদি থাকে আর তৌহিদের অস্ত্র আমার কাছে মজবুত না থাকে, সুন্নতের যদি এলম জ্ঞান যদি যথেষ্ট না থাকে তো পথভ্রষ্ট করতে পারে। এমন এমন যুক্তি পেশ করেছে এই নবীর মহব্বতের নামে, আর মিথ্যা এই সিলসিলা চলতে চলতে একবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পীরদের মুরিদের সিলসিলা মিছামিছি পৌঁছে দিয়ে অনেক বিদাতের ক্ষেত্রে আপনাকে সন্দিহান করে দিতে পারে কিনা, কিন্তু যদি এলম থাকে ভালো জ্ঞান থাকে তাহলে পারবে না। এই জন্য এলমের অস্ত্র লাগবে, বিদ্যা লাগবে, কোরআনের বিদ্যা লাগবে এবং হাদিসের জ্ঞান লাগবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমে জিনদের মধ্য থেকেও শয়তান হয় আর মানুষের মধ্যে থেকে শয়তান হয় একটি আয়াত ইরশাদ করেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, অনুরূপ ভাবে প্রত্যেক নবীর আমি শত্রু বানিয়েছি। তাহলে প্রত্যেক নবীর কিন্তু শত্রু থাকত, আর বোঝা গেল ভালো মানুষ হওয়ার মানে এই না যে আপনার সবাই মিত্র হয়ে যাবে, কেউ শত্রু হবে না এমন কথা নাই। ভালো মানুষ যতই ভালো মানুষ হয়ে যান, আল্লাহর নবী সাল্লাম থেকে ভালো মানুষ আর পৃথিবীতে আর কেউ হয়নি বেশি। তারপরও তার শত্রু আবু জাহাল ছিল, আপন চাচা আবুল লাহাব ছিল, আবুল লাহাবের আপন চাচি উম্মে জামিল ছিল, রাস্তায় কাটা পুঁতে পুঁতে রাখত, পায়খানা পেশাব আর ময়লা আবর্জনা ফেলত, যে রাস্তাতে হাঁটলে যাতে করে তার পায়ে লাগে। জি, তো আল্লাহ বলছেন যে প্রত্যেক নবীর আমি শত্রু বানিয়েছি, আদুওয়ান শত্রু বানিয়েছি, শায়াতিন আল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তানের মধ্য থেকে আর জিন শয়তানের মধ্য থেকে। তারা কি করে, ইউ হি বাদহুম ইলা বাদিন যুখরুফাল কওলে গুরুরা, তারা একে অপরকে কথাবার্তা অত্যন্ত সাজিয়ে আর সুন্দর করে পেশ করে কি করে, কথার চাকচিক্যতা দ্বারা আর নিজের বাকপটু হওয়ার দ্বারা কি করে পথভ্রষ্ট করার চেষ্টা করে। ইউহি বাদহুম ইলা বাদিন, একে অপরকে, যে বড় তাদের বড় গুমরা সে ছোট গুমরাকে কি করে এমন সুন্দর সুন্দর কথা দিয়ে এমন এমন যুক্তি দিয়ে গুমরা করার চেষ্টা করে। দেখেন বড় বড় যারা বিদাতি তারা ছোটদেরকে তাদের ভক্তদেরকে কি করে এমন এমন কথাবার্তা বলে, আল্লাহ স্বয়ং মিলাদ করছেন আপনার কেন করবেন না বলেন, একটা জাহেল মানুষ কিছু বুঝে না তো, আল্লাহ কোথায় মিলাদ করছেন আর না করছেন, নবী যদি না আসেন পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করতেন না, বলে দিলে হাদিস শরীফে আছে কিতাবে আছে, সাধারণ মানুষ আরে হাদিসের নাম শুনলি তো ভয় কেঁপে একবারে, কোন হাদিস আছে কোনো খবর নেই, এই হাদিসের হদিসই নেই, কিন্তু জনসাধারণ এত বড় আলেম যখন বলছেন, এত বড় হুজুর পীরে কিবলা যখন বলছেন, এতে কি আর ভুল হতে পারে, ভুলের কথা কল্পনার বাইরে গোমরা হয়ে যায়। এগুলি কথা কি, যুখরুফাল কওল, অত্যন্ত সাজিয়ে কথাবার্তা বলা, বাক্যটু ভাষা খুব সুন্দর আর যুক্তি খুব সুন্দর, এসব যুক্তিতে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, গোমরা হয়ে যায়। দলিল কোথায় আছে, সঠিক কথা কোথায় আছে, নবীর তরিকা সুন্নত কোথায় আছে, সব দিকে তাদের খেয়ালই থাকে না। যুখরুফাল কওলে গুরুরা ওয়ালাউ শা রাব্বুকা মা ফাআলু ফাযারহুম মা ইয়াফতারুন। বাকি আরো যে হাদিসগুলি রয়েছে সুরে ফালাক এবং নাস সংক্রান্ত আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শোনানো হবে।